بسم الله بسم الله الرحمن الرحيم. এটা হচ্ছে ফাসলুন ফি রিসালা, সেই আবার সেই জাতে হয়ে গেল, ফি ইকামাতিল মাতম আলাল মুতাখাল্লিফিনা আন রিফকাতিস সাবিকিন, যারা অগ্রবর্তী, যারা পিছিয়ে আছে তাদের থেকে, তাদের ব্যাপারে হচ্ছে শোক সবার আয়োজন, এরকম একটা শিরোনাম। ওয়াজন বিল্লাহি মা উজরুম রিন হুয়া মুমিনুন হাক্কান বিহাযা লাইসা বিল ইয়াকযানি, আল্লাহর কসম সেই ব্যক্তির উজর কি হতে পারে যে ব্যক্তি মুমিন, সত্যিকার মুমিন হিসেবে দাবি করে কিন্তু সে জেগে নেই, লাইসা বিল ইয়াকযানি, গফেল, এর ওজোর কী হতে পারে যে সে আসলেই বিশ্বাস করে, উনি দাবি করার কথা বলছেন না, আছে এরকম, এটা অবিশ্বাস করে এরকম লোক বিশ্বাস রিয়েলি করছে কিন্তু গাফেল, এর ওজোরটা কি নিয়ে হচ্ছে প্রশ্ন। বাল কলবুহু ফি রাকদাতিন ফাইযা ইস্তাফা ফালাবাসাহু হুয়া হিল্লাতুল কাসলানি, বলছে যে সে তার অন্তর আছে ঘুমের মধ্যে আর যখনই জেগে উঠছে গভীর ইয়ে করেছেন আর কি, মানে হচ্ছে বর্ণনা দিয়েছেন, আছে মূলত ঘুমের মধ্যে, এবার যেই জেগে যাচ্ছে ফজর নামাজের সময় কথা কল্পনা করো, ঘুমে আছে জেগে যাচ্ছে, উঠছি উঠবো নি উঠছি কাসলান, অলস। তো বিভিন্ন কাহিনী কবিতারা লিখেছে অত্যন্ত হচ্ছে, মানে এক কথায় গভীর একটা বুঝে উনি লিখেছে আর কি। তো যখন জেগে উঠছে সে, তখন সে নিজে আবার ওটাকে অলসতা চাদরে ঢেকে ফেলছে, আগে তো সে ঘুমিয়েছিল, প্রথমে ছিল হচ্ছে সম্পূর্ণ গাফেল, এইবার যখন মনে পড়েছে, যখন স্মরণ হয়েছে, তখন অলস। দেখো আমরা এর বাইরে না, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাল্লাহি লাউ শাকাতকা জান্নাতুন নাঈমি তালাবতাহা বিনাফাইসিল আসমানি, আল্লাহর কসম যদি জান্নাতুন নাঈম, নিয়ামতে পরিপূর্ণ জান্নাত যদি তোমাকে টানতো, যদি তোমার দেল পুড়তো, সেজন্য শাকাত, যদি তোমার বিষয়ে আগ্রহ থাকতো, তাহলে তোমার কাছে যে সমস্ত সম্পত্তি আছে তার মধ্যে উৎকৃষ্ট অংশ ব্যয় করতে, তার পেছনে আমাকে করছি ব্যয় করলেও করছি নিকৃষ্টটা, দুনিয়ার পেছনে উৎকৃষ্টটা কাজে লাগিয়ে। আল্লাহ বলছেন কি, লাং তালামানাল বিররা হাত্তা তুনফিকু, তোমরা যা হচ্ছে মানে ভালোবাসো পছন্দ করো সেখান থেকে ব্যয় না করা পর্যন্ত কি হবে না, তোমাদের হাতে পূর্ণ হবে না। তাহলে আসমানি, তুমি উত্তম জিনিস কি করতে, ব্যয় করতে, ওয়াসাইতা জাহদাকা ফি ওয়াসালি নাওয়াইম ওয়া কাওয়াইব কাওয়াইব বিদিন বিদিল উযুহি হিসানি, নাঈম মানে কোমল, যেটাকে আমি অনুবাদ করেছি কমলা, এবং তুমি হচ্ছে সেই কমলা, হ্যাঁ সুজলা সুফলা, যাই হোক কাওয়াইব মানে হচ্ছে জানো তোমরা যেটা স্ফুট স্থান বিশিষ্ট, হ্যাঁ কমলা যুবতী সাদা শুভ্র বদন বিশিষ্ট, তাদের সঙ্গে মিলন করার জন্য সাধ্যমতো চেষ্টা করতে, যদি তুমি সত্যিকার অর্থ বিশ্বাসী হতে, মানে বিশ্বাসী নিয়ে প্রশ্ন করেন, অনেক প্রশ্ন করেছে যে টান থাকা সুন্দর একটা, মানে আসলে মানে রিয়েল একটা যে ইয়ে বিশ্বাস তো রিয়েল রয়েছে, শাকাত কাজে তো যদি তোমার পড়তো, ঠিক আছে। আচ্ছা বলছে জল্লিয়াত আলাইকা রাইস ওয়াল্লাহি লাউ তাজাল্লা আলা সখরিম মিনাস সওয়ানি, আমি একটু শব্দ কথাগুলো আপাতত বলছি না, মানে হচ্ছে মানে তোমার নিকট আমি মানে তোমার নিকট প্রকাশিত হয়েছে, আমি প্রকাশ করলাম বা আল্লাহর পক্ষ থেকে রসুলের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে এমন কিছু বাসরী বধূ, যদি কোনো টেকো পাথরের কাছেও সেটা প্রকাশ করা হতো, সেটা হচ্ছে তাকে বলা হতো, বলা হতো রক্কাত হাওয়াশিহি ওয়া আদালি ওয়াক্তিহি আনহালু মিসলা নাকাম মিনাল কুসবানি, সে তার প্রতিটি প্রান্ত নরম হয়ে যেত এবং সে সঙ্গে সঙ্গে গলে বালি হয়ে যেত, যদি কোনো পাথর কেউ এটা আছে বলা হতো। নাকা মানে হচ্ছে ঢিবি, বালির ঢিবির হচ্ছে ওই নাকা মানে ঢিবির, ঢিবির ওপরের অংশ মুসলমানের ঢিবি, এক কথাই বালির ঢিবি তো পড়ে না, পাথরটা পুরা জায়গায় বসেই দেখা যাচ্ছে, হ্যাঁ মানে বালি হয়ে গেছে, হাত দিলে পরে বালি বালি দেখা যাচ্ছে, হ্যাঁ নরম হয়ে, لكن قلبك في القساوة زاز حد الصخرة والحسبة في أشجاني قلت যে হচ্ছে মানে মানে এটা হচ্ছে কিন্তু তোমার অন্তর কি যা যা অতিক্রম করেছে, কঠোরতার দিক থেকে তোমার অন্তর হচ্ছে হারিয়ে গেছে, সেখানে সেখানে কোনো আবেগ অনুভূতি এগুলো আসার দিক থেকে তাজানো হচ্ছে পাথর, তার কোনো ইয়ে নেই, ফি আসে যায় না, মানে আবেগ অনুভূতি ব্যথা অন্তরে যে একটা তোল পাড়া আসবে সেটা থেকে সেটা নেই, পাথরকেও তোমার অন্তর ছাড়িয়ে ছাড়িয়ে গেছে, পাথর যেরকম আসে না, পাথর যেটা আসে আসে সেটা তোমাদের আসছে না, এরকম আর কি। লাভাজ্জাকা শাওকুল মুকিম ওয়া কুনতাদা হিসিল্লাম আস্তাবদাল তাবিলাহওয়ানি, যদি স্থায়ী আবেগ থাকতো তোমার, হ্যাঁ তোমার যদি হচ্ছে স্থায়ী আবেগ থাকতো যা কিনা তোমাকে হচ্ছে এবং যদি তুমি বোধ সম্পন্ন হতে, যদি তোমার স্থায়ী আবেগ থাকতো, মানে দুটো এক অস্থায়ী আবেগ বহু লোকের আসে, সেই জন্য আমি আমি খুব ইয়ে করি, নিজের হয়তো আমরা অনেক কর্তব্য মনে করি অনেক সময় যে ভিতরে কত আবেগ আসছে, অনেক সময় অস্থায়ী আবেগ মুসলমানের ছেলে প্রত্যেকের আসে, আমি এবার সে খোঁজখবর যথেষ্ট করেছি, এরকম অনেক ছেলে পেলে আছে এখন নামাজ কালাম করে না, দাঁড়িয়ে নেই, বলেছে বা বলে যে আমরা একসময় বক্ত ইয়ে করেছি, অ শুনতে গিয়েছি, গিয়ে ফজরের নামাজ জামাতে হবে না, ঘুমিয়ে পড়বো এই ভয়তেই বাকি সময় একটু জিকির করে কাটিয়েছি, এবং আমার সাথে একজন গল্প করছিল এখনও আজকাল করে না এক সময় সবাই কিন্তু এই জন্য আর সকল, হ্যাঁ প্রত্যেকের পাওয়া যাবে যে তার জীবনে একটা সময় খুব ভালো নামাজ কালাম করে কাটিয়েছে, তখন নিজেকে নিজেকে খুব নিচু মনে হয় যে আমাদেরও এরকম মাঝে মাঝে শাওক আসে, মাঝে মাঝে হচ্ছে আবেগ আসে, এই জন্য সকল মুকিম ওখানে ক্ষণে ক্ষণে জাগে মনে, ওনার কিন্তু হাতে একটা মিল আছে কিন্তু উনি সেটা বুঝে কিন্তু বলছে যে যদি স্থায়ী তোমার আবেগ থাকতো, আবেগ অস্থায়ী আবেগ সবার আসে বা আসতে পারে, এই এই দুটো চিন্তা চিন্তা করছে বলো, আমার মূল চিন্তাটাই যায় লাউ হাজ্জাকা শাওকুল মুকিম ওয়া কুনতা যা হিসসিন লাম আস্তাবদাল তাবিলাহু ওয়ানি, তুমি তাহলে এই ক্ষণস্থায়ী এই যে তুচ্ছ এই জিনিস তুমি গ্রহণ করতে না, আউসাদাফাত মিনকাল সিফাত হায়াতান হায়াতা কলবিন কোথায় গেল এই মোবাইলে করা হায়াতা কলবিন কুংতা যা তলাবিন লিদা শাহানি, যদি আউসাদাফাত মানে এই যে বর্ণনাগুলো, হ্যাঁ এই যে বর্ণনাগুলো যদি তোমার অন্তরটাকে জীবিত পেত, বর্ণনাগুলো যে সময় এসে তোমার অন্তরে পড়ছে সদাফাত, যদি তখন তোমার অন্তরের সাথে তার সাক্ষাৎটা জীবিত অবস্থায় হতো, খুব একটা ইয়ে হতো, কোন তাজা তলাবিন লিহাজা শানি, তাহলে তুমি এই বিষয়ে খুব আগ্রহী হয়ে উঠতে, কিন্তু মৃত অন্তরের কাছে এসে তো খাউদুন তুজাফু ইলা দারিরিন মিকআদিন ইয়া মিহনাতাল হাসনাই বিল উমিয়ানি। আচ্ছা, একটা কোমল তরুণী জান্নাতের হুর, তাকে তোমার মতো কানাকড়ার ঘরে পাঠানো হবে, তাহলে তো তার জীবনটাই শেষ। ইয়া মেহনাতাল হাসনাই, মেহনা মানে হাসনা, ওই সুন্দরীর জীবনটাই নষ্ট, কানাকড়া পেয়ে ওই সুন্দরী কি হালে হালে কি কি বেহালটাই অবস্থায় না হবে। ইয়া মেহনাতাল হাসনাই বিল উমিয়ানি, তোমার মতো অন্ধের ঘরে পড়ে, তোমার কানার ঘরে পড়ে তার কি অবস্থায় না হবে। শামসুন লিন্নিন তুযাফু ইলাইহি মা যাহিলাতুল ইন্নিন ফিল গাশিয়ানি, আকাশের সূর্যকে পূর্ণিমার চাঁদকে পাঠানো হবে নপুংসক ধ্বজভাঙ্গার ঘরে, তো সে তাকাতে সবারটা করবে কিভাবে, গাশিয়ান তার যে একটা কাজে লাগাবে সে ব্যবহারটা করবে কি করে, তার সে ক্ষমতা আছে। সুবহানাল্লাহ, মানে যার অন্তরের ভিতরে এইসব শুনে প্রতিক্রিয়া হচ্ছে না, তাকে তুলনা করছে হচ্ছে নপুংসকের সাথে, হিজড়ে খোজা, বাংলা শব্দ খোজা, তোমার মতো খোজার কাছে এরকম যে হচ্ছে সুন্দরী, তার সে কি কৌশলে, সে কি কায়দায় সে তাকে সবাস করে, তার কাছে সম্পর্কটা করবে সে, তাহলে তাহলে তো লাভটা খেলো, ওই রকম একটা জিনিস তার কাছে দিয়ে তার লাভটা খেলো, সুন্দর একটা কথা বলেছেন। وصنيا سلعة الرحمن لست رخيصة بل أنت غالية غالية على الكسل وهي الله أرپنو هل سيستنا؟ إن على إن سلعة سلعة الله غالية نشان دا الله أرپنو خب دامي آتاخر جانت تو بسن جي نشان دا الله أرپنو خب دامي যারা কুড়ি অলস এদের জন্য, এছাড়া কিন্তু কোথায় যায় আসলে রিয়েলি, হ্যাঁ মানে যেসব কাজ আল্লাহ করতে পারে সেগুলো তো সহজ, কিন্তু যারা কুড়ি অলস খেয়ার ভেঙে দুটো করতে পারে না, এদের জন্য কি খুবই আল্লাহর কাসলা, নিজেরা যারা অলস এদের জন্য আসলে খুবই কি দামি। ইয়া সিলাতুর রহমান লাইসা ইয়ানালুহা ফিল আলফ ইল্লা ওয়াহিদুল লাসনানি, ওহে আল্লাহর পণ্য মানে জান্নাতকে আহ্বান করছেন, তুমি তো কম সস্তা নও, বরং তুমি আগেটা গেলই, তুমি তো হচ্ছে কুড়িদের জন্য খুবই দামি, ওহে আল্লাহর পণ্য তোমাকে তোমাকে তো হাজারে একটা পায়, দুজনও না, হাজারে একটা লোক জান্নাত পায়, দুজনও নাই। ওহে আল্লাহর পণ্য, তোমাকে পাওয়ার যোগ্য তো কেবল তারাই যাদের তাকওয়া আছে, যাদের ইমান আছে। ইয়া সিলাতুর রহমান সুকুকি কাসিদুন বাইনাল আরাযিল সিফলাতাল হায়াওয়ানি, বলছেন যে হচ্ছে ওহে আল্লাহর পণ্য, তোমার বাজার পড়ে গিয়েছে, চাহিদা নেই, মন্দা লেগেছে এই সমস্ত নিকৃষ্ট লোকদের মাঝে, হ্যাঁ সাফালা ফুল আছে এখানে, সালাফা আছে, সাফালা হবে, আরাজিল নিকৃষ্ট হীন লোকদের কাছে এসে তোমার বাজার আজকে কি পড়ে গিয়েছে, ঠিক আছে। ইয়া সিলাতুর রহমানি আইনাল মুশতারি ফালাকাদ উরিদতি বি আইসারি আল আসমানি, ওহে আল্লাহর পণ্য, তোমাকে কে কিনবে, তোমাকে তো খুব কম দামে বাজারে তোলা হয়েছে, এটাকে বলছে কি গলি, কিন্তু বলছে আলাল কাসলানি, কুড়ের জন্য, আর রিয়েলি কিন্তু হচ্ছে সব থেকে কম দামে তোমাকে বাজারে ছাড়া হয়েছে, তো তোমাকে কে কিনবে। ইয়া সিলাতুর রহমানি হাল মিন খাতিবিন ফাল মাহরু ক্বাবলাল মাউতি যু ইমকানি, হে আল্লাহর পণ্য, কে প্রস্তাব দেবে, আর মহর তো সম্ভব, মানে মৃত্যুর আগে তো সাক্ষাৎ করা সম্ভব, তাকে প্রস্তাব দেবে না। ইয়া সিলাতুর রহমানি কাইফা তাসাব্বার আল খুত্তাব আনকি ওয়া হুম যাউ ইমানি, ওহে আল্লাহর পণ্য, মধ্যে কথা বলছো এখানে, তোমাদের প্রস্তাব না দিয়ে মানুষ কি করে ধরে ধরে রয়েছে? অথচ অথচ ওদের ওদের ওদের ব্যাপারটা কি ইমানও আছে, ওদের নাকি আবার ইমানও আছে, তো ওরা আবার কি করে কি করে তারা হচ্ছে চুপ করে আছে, কি করে তারা তারা সবর করছে? ياسلة الرحمن لولا أنها حجبت بكل مقاره الإنساني اوهي الله رفنو جوزي تماكي وانه خوتي بسندوني بخدرة غيري ناراكا حتو غيري ناراكا حتو ما كان عنها قطن من متخلفين وتعطلت دار الجزاء الثاني تاليار كوي بسي زيتونا তখন আর ওই পরীক্ষাটার কথা বাবা শিখে উঠতো আর কি। পরীক্ষা হতো না তাহলে? لكنها حجبت بكل كريهة ليصد عنها المبطل المتواني কিন্তু এই মহামূল্যবান জিনিসটাকে অনেক কষ্ট কাজনী দ্বারা ঘিরে রাখা হয়েছে, তাতে করে অবহেলাকারী অলস লোকেরা এর থেকে ফিরে দেওয়া হয়, ওদের নাল তোড়া হয়ে যেত। এখান থেকে খেতে দেওয়ার জন্য তাদের কি করা হয়েছে? এইবার এই জিনিসটা একটা ইম্পর্টেন্ট। ওয়াতানালু হাল হেমামুল্লাতি তাসমু ইলা রব্বিল উলা বিমাশিয়াতির রহমানি, এটাকে পায় কেবল যার উসু হিম্মত। হিম্মত মানে হচ্ছে কোনো ব্যক্তির আকাঙ্ক্ষা পণ, যখন কোনো ব্যক্তি দৃঢ় মানে পণ গ্রহণ করে। তোমার হচ্ছে এরকম আছে অনেক সেই কথায় বলে যে শেরে বাংলা কে ফজল হককে যখন কী যেন এম এ করলো না কি কী একটা বিষয়ে, তখন লোকে বললো বাঙালিরা উনি এম এ করলো সম্ভবত ইংরেজিতে কি কোনো একটা সাবজেক্টে, দিয়ে মানুষ বললো যে বাঙালির অঙ্কে কমা হয় রেগে গেল, কি এইবার আবার অঙ্ক নিয়ে আবার ডবল করে ফেলেছে তাহলে এম এ করলো। এই যে হিমাম আল হেম্মাতুল্লাহ, হ্যাঁ মানে এ ভিতরে এমন একটা ইয়ে লাগবে, হ্যাঁ কি ফালাকদ আখতাম তো বুঝের দিন আলা নিয়াতান অফি সিররি লাখ শিফান্না ইয়াউমান মিনাল হাওরাই ওয়াদি আল উযরি। ঠিক আছে, এমন হচ্ছে মানে একটা হিম্মত, হিম্মতে আলিয়া, যে এবার কী হবে একজন সাহাবা মুসলিম হয়েছেন, হয়ে আসলে সুসলামের কাছে সে বলছেন যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে যাবো, এরকম একটা কথা উনি বলেছিলেন। তার মানে সারাটা জীবনে আমি মনে হয় আমি থাকবো না, ওই তার কথা এবং ওই তার কাজ, এরকম অনেক সাহাবা তাদের যে কালেমা পড়ার পরপর তাদের কি হিম্মত, ওই যে শুরু হয়েছে ওর একটা হিম্মত নিয়ে কাজ করতে হবে। যে হচ্ছে জান্নাতুল ফেরদাউসে আব্দুর রহমান আবু বলছে না যে ঘামাঘুরতে যাবে, আচ্ছা আমি দাঁড়িয়ে যাবো ইনশাআল্লাহ, হিম্মতে আলিয়া। এভারেস্ট পাহাড়ে উঠতে গেলে কত রকমের বিপদ আপদ, পাহাড় পাথর ধসে যাইলে বরফ ধসে যাওয়া, খুব বিপজ্জনক বিপজ্জনক জায়গা আছে, বহু লোক পড়ে মারা গিয়েছে। হিম্মত এরকম একটা অনর্থক কাজে রেখে কিছু লোক উঠেও গিয়েছে, কিন্তু ওরা দিলে আর আমরা আহম যাবো ইমানি। এজন্য কি বসে বল অতনালু হাল হিমামুল্লাতি তাসমু ইলা রাব্বিল উলা বিমাশিয়াতির রহমানি, এমন হিম্মত যা আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় ওসুতে জান্নাত, হ্যাঁ আমি এই পর্যন্ত ইনশাআল্লাহ অবশ্যই যাব। কতটুকু রাব্বিল উলা বিমাশিয়াতির রহমানি, আল্লাহর ইচ্ছাই আল্লাহর ইচ্ছা তাদের হিম্মত পৌঁছে যায় হচ্ছে ইনশাআল্লাহ। তোমার নফস যদি এরকম ডাকে সাড়া না দেয় তাহলে তাকে অভিযুক্ত করো, মনে করো যে ওর মানে সমস্যা আছে, ওর প্রবলেম আছে, ব্যাপারটা কি কেন এবং ইমান চেক করো একবার, আমার ইমানটা আছে কিনা এটা চেক করো। হ্যাঁ ইমানের সমস্যা কেন কি মানে ব্যাপারটা কি মানে এর মতো জিনিস আমি শুনিয়ে ভিতরে আবেগ আসছে না, তার মানে কি আমাকে তাহলে ইমানের সমস্যা নাকি? একটা লোক বলছে যে মানে তোমার বাপ ডেকেছে সম্পত্তি ভাগ বাটোয়ারা করবে, তোমার নাকি একটু বেশি দেবে, তোমার কোন ডেকেছে ঠিকই ঠিক আছে বোঝা গেল বিশ্বাস করছো মানে এর আগে হয়তো খবর এসেছে গিয়ে দেখো যে তাড়ি দিয়েছে ঠিক আছে হ্যাঁ তারপরে বক্তা অল্প চলে আসে ঠিক আছে কিন্তু আসলে যে আসছা কতটুকু সাচ্ছা সেটা দেখুন থাকার বিষয় فتعب ليوم معادك الأدنى تجد راحته يوم المعاد الثاني তুমি কি করো তুমি হচ্ছে এই মানে معادك الأدنى প্রথমে মানে প্রথমে যে হচ্ছে মানে মৃত্যু মানে সেই পর্যন্ত কষ্ট করো আল معادك الأدنى মানে ওটা ওয়াদা একটা এরপরে হচ্ছে হ্যাঁ তাজেদের হাতিহি আমার মাদের স্থানে এবার হচ্ছে মৃত্যু পড়াতে ফেলবে বাবা বাস তুমি সেদিন হচ্ছে কি বাবা সেদিন তুমি শান্তি পাবা ওয়াইদা বাতাজাশানি নাফসুকা ফাত্তাহিমহা সুম্মা রাজে মাতলাল ইমানি ঠিক আছে বাজে ফাইদা রাআইতাল লাইলা বাদু ওয়াসুব ওয়াসুবহুহু মান শাক্কা আনহু ওমোদহু লিআদানি যদি তোমার মনে হয় যে হচ্ছে রাত এখনও টিকে আছে আর সকাল এখনও আজান দেওয়ার মতো পরিবেশে আসেনি তার মানে ফজরে আজান দিতে দেবে এরকম অবস্থার মধ্যে সকাল প্রকাশিত হয়নি তোমার কাছে মনে হচ্ছে অথচ ওয়া নাসু কদ সাল্লু সালাতাস সুবহি অথচ আল্লাহ নামাজ পড়ে ফেললো যখন তোমার কাছে মনে হচ্ছে কিন্তু আল্লাহ অলরেডি তারা বলতে চাচ্ছে বা বলছে যে নামাজ তো না পড়ে ফেললাম ওয়াইন তাজারু তুলু আর শামসি কুরবা ঝামানি তারা খুব দ্রুতই সূর্য উঠে পড়বে আর ম্যাডাম আরো আশা করছে আর এখন এরকম আধার সময় হয়নি বলে মনে হচ্ছে যদি এরকম মনে হয় কখনো যেরকম হয় তখন যদি এরকম হয় ফালাম বিয়ান্নাল আইনা কদ আমিয়াত তখন এটাই বোঝো যে তোমার চোখ অন্ধ হয়ে গেছে অন্য কিছু হয়নি কেন যখন আমি দেখতে পাচ্ছি যে সকাল শেষ হয়নি আলোক নামাজ টামাজ পড়ে শেষ করে ফেলেছে দিয়ে এখন তারা হচ্ছে সূর্য উঠবে সেই অপেক্ষায় রয়েছে ফালাম জান্নাল আইন কদ আমিয়াত ফানাশিদ রাব্বাকাল মারুফ বিল ইহসান তাহলে আল্লাহ কাছে কান্দো যিনি দয়াশীল তুমি তখন বুঝে দাও আল্লাহ আল্লাহ যখন আল্লাহ যখন চলে গেলো বা তারা সাহস পড়ে ফেললো আমার এখন সূর্যই উঠলো না এই ফজরি সময় হলো না আল্লাহ কাছে কান্দ আল্লাহ আমার চোখটা ফেরত দাও ওয়াসআল হয়ে মানান ইউ বা শেরু কল বা কল মাহজো বা আনহো নেতাং জোরাল আই নানি তুমি তার কাছে এবার মানে মাথার থেকে হাঁকে চলে এসে আগে যে তার কাছে চোখ চাও মানে ইমান চাও তার কাছে তুমি ইমান চাও হ্যাঁ বলে না আসলাম সাইজ হলো না নাবির কলবি হ্যাঁ মানে ইসালিফি কলবি নুরা তিনি তোমাকে কি করে তিনি তোমাকে হচ্ছে এমন ইমান দেন যা তোমার হচ্ছে এই ঢাকা হ্যাঁ মানে পর্দা ঢাকা এই যে তোমার অন্তরকে হ্যাঁ আলোকিত করবে হ্যাঁ যাতে করে তোমার চোখ দেখ তোমার দুচোখ দেখতে পায় অন্তর ভালো না তামাল লাল তামাল কুলো তামাল আবসর আল্লাহকে তামাল কুলো বলে ফেসছো তোর ঠিক আছে অন্তর যদি ঠিক হয়ে যায় তাহলে চোখে দেখতে পাবে ওয়াস আল হু নূরান হাদিয়ান ইয়াহদি কাফি তুরুকিল নাসিরি ইলাইহি কুল্লা আওয়ানি তার কাছে তুমি একটা এমন একটা আলো চাও যা তোমাকে তার দিকে পথ দেখাবে তার দিকে যেতে তার দিকে চলাফের তার দিকে সফর করার ব্যাপারে তোমার কাছে গিয়ে পথ দেখাবে সাথী হবে সাথী হবে এটা হচ্ছে মানে এই পর্যন্তই মোটামুটি মানে ওনার আলোচনাটা আলহামদুলিল্লাহ শেষ শেষই হয়ে গেল পরবর্তীতে উনি অন্য আলোচনা চলে গেছে মোটামুটি যে মা খফের জনব আমার আমি পাপ নিয়ে ভয় করে না আমি ভয় করি বেদাত নিয়ে এরকম লম্বা আলোচনা অন্য বিষয় মানে এই পর্যন্তই আমি শেষ করবো মানে এটা তোমার হচ্ছে এই যে আলহ নূরান হাদিয়ানে হাদি কাফিতুরুকিল মা মা সিরি ইলাইহি কুল্লা আওয়ানি এই পর্যন্তই আসছে। হ্যাঁ, 24 মিনিট।